بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وإذ أوحيت إلى الحواريين أن آمنوا بي وبرسولي قالوا آمنا واشهد بأننا مسلمون. এবাকুতু হাঁদান কুরাশে তিমাং আল্লাহ হাওয়ারি বে কালুম না ইলহাম করে বিহিদু আন আমিনু বি তিয়াবামি হুন তিমাং মুসকালাঙ্গিয়া ইমাম বাশে ও বি রাসূলি আদি তিমাং মুসকালাঙ্গে রাসূলায় বেস বহিসা আলাইহিস সালাম আলু এবে কালুম দে নবিয়ে আমান্না আহরম ইমাম বে জাইম ও আশহাদু বি আন্না মুসলিমুন আদি ইবাদাল্লাহ হেকি ওডি গন্নাশিয়ে আহরম নাকি মুসলিমুন কামুগা মিতাং আল্লাহ বয়ান করবানি এবে কলমনা ইলহাম করে বিবাহকা এবে সবাহিকে বাবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম করে বাফে ভুল বরগিনা মিহুনা মুসা কে ফানুগে মাম মামে বেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম কর দেবি আদি কোলান তোরা বেস মারিয়াম কে ফান আল বেস বরগিনা ফরায়েত তাকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম কর দেবি কলাঙ্গে হেউলা ফা সালিহ আলম গে তেরে হাওয়ারি বেকালুনা কে ঈসা ফানাত তাবায় ওডা গেনে বেকালুন আদি খলিফানকে খাস সাবে কালু ঈসা আলাইহিস সালামকে খাস সাবে কালু এই এই ইলমের মিদাল বাগতকে বারা বেকালু এই ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়ামা হাল ইয়াসতাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাঈদাতান মিনাস সামা হাওয়ারি বেকালুন বুনি হিন্দু এই ঈসা গে ফানে হাল ইয়াসতাতিউ রাব্বুকা খলিফানা ওয়ারাস কালাঙ্গে কুড়াতুমান্তে ওটিকেম বেহে আইন ইউনাজ্জিলা আলাইনা মাঈদাতান মিনাস সামাই উডুম খামেজেন হারুন মাচ্চাব্বাওয়া লেবুমা উডুম খামেজে বাওয়া লেবুমা কুড়াতুমান্তে ওটিকেম বেহে গিয়ে এই তো ঈসা আলাইহিস সালাম দন্নানি ক্বালাত তাকুল্লাহ তিয়াবামিহুম আল্লাহ তাকওয়া রিওয়াশা ইন কুনতুম মুমিনিন তিয়াবামিহুম ঈমান বাবা ইয়াকুম গাওয়ান্না আল্লাহ তাকওয়া রিওয়াশা তিফাদা ইচ্ছেন বুনাশ কলাঙ্গ বুড়ি হা কামে কামা চাকুড়া তুম মানতে হিন মস্তিফা দবস্তা বুনে কেন আনা হাই গতক মুমিনু কাম কোয়ান্যা দেন এবে কালমি দন্নানি কালু নুরিদু আন নাকুল মিনহা এমি হামি বুনানি আহার মে এদেনি এগিন আহার মে কেও মাসে ওয়াতা তুম ইন কুলুবুনা আদি আহার মে হিত্তং হামা জে মাসে ওয়া না আলাম আন কদ সাদাকতানা আদি কালি ফান আহার মে থেদুবুনি কাম আহার মে দেনে গাত মাসে এবা হিয়া গিন কাং ইতুর কল্লু মাসে ঈমান কাম কে হিয়া গিন কাং ইতুর কল্লু মাসে ইব্রাহিম আলাইহিস সালাম এস আল্লাহ মিদান্নানি আল্লাহ মারুবাদি রুবাগ তিমান দাক্কা আশি ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ গাদাতুন দেনে মারুবাদি রুবাগ দেখকে ওমা আল্লাহ কোরনে আবালাম তুমিন ঈমান নওয়ানি হে আল্লাহ কোরনে ইব্রাহিম গে ফান ঈমান নওয়ানি হে এনে ইব্রাহিম ফান ইদালওয়ানি আলা বাল্লি আতমা ইন কলবি এন নুনে তিমান নাগে হামা হিং হওয়া যাসা আলমাশ ঈমান কং গদা গদা কল্লু মাসে ইয়াকিন কং ইতুর কল্লু মাসে হামা ইফাদা মূসা আলাইহিস সালাম দে নবী আল্লাহ দেখকে উমা একালে ইয়া গফান আল্লাহ দেখকে উমা একালে আঙ্গে কাশফ উমা মূসা গফান এদি বাডা গেন মূসা গফান সাল্লাহ করম ঈমান নওয়ানি মূসা গফান সি দাড়ওয়ানি ইয়াকিন কং ইতুর কল্লু মাসে ইয়াকিন কং ইতুর কল্লু মাসে মি হাওয়ারি বে কালে মাসে মি দাড়ওয়ানি ইয়াকিন কং ইতুর কল্লু মাসে ইয়া আল্লাহ গে হযরতুন গে এফএস কাহালা মি হেগে হিয়া কানুলা এ কামেজ তিমান নামেঙ্গে গাতাং আয়ামা তিমান নামে ইতুর ইয়াগিং কাং আন্না ঈমান কাম গে ইয়াগিং কাং আদি খালেগে ফান গে থেদুয়ারি কাং আহার মে কুরমা তিগে ফাল বায়াম বেগে দানে খালে ফান গে রাসূল কাম গে থেদুয়ারি কাং ওয়া নাকুন আলাইহা মিনাশ শাহিদিন আদি একাম গে মাচ্চাং আহার মে হেকিউমা হেকিবা বাই গে গতু কাউমা এবাহি ফাহুম আন্না মিহু গে মাচ্চা ইস্তিমান নামে গিয়ামে দহগ আল্লাহ গে দরতু গে হেকিবা বাই কাম গে ওয়ানু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাদা বড় নিয়ামতে বানু ইসরাইল হনা দেবি কামা দেন ঈসা আলাইহিস সালাম দোয়া কুরবানি কালে ঈসা ইবনে মারইয়াম ঈসা কে ফানমি দন্নানি আল্লাহুম্মা হাদ্দা আবদুল ওয়াসকালা কোয়ে রব্বানা আনজিল আলাইনা মাঈদাতান মিনাস সামা এ হাদ্দা আবদুল ওয়াসকালা কোয়ে আলম গে মাচ্চাং উডুং কামে জব্বা ওয়া রব্বান দে তাকুন লানা ঈদান এই হারমনা ঈদে গে গতু গউমা লি আব্বালিনা হারম গে মিহার নিতিবে মি হুন নাশা ওয়া আখিরনা আদি ফাহুম আন্নান তিমান নাম গে দার ফাস কল গে মি হুন না ঈদে গে গতু গউমা ওয়া আয়াতাম মিনকা আদি বা আল্লাহ গে গতু মুজিজাত গে গতু গা একান ورزقنا وأنت خير الرازقين على من الرزق دبان دي ودي إمه هي ورزق دبا فراتك إبا الله دين الله وحي كربني قال الله الله وحي كربني إني منزلها عليكم تمام الله إكاميز تيبا منكم أتشبا وعلى الله شيمة ekamaku dannar fa man yakfur ba'du minkum yafahu gati baami hunge tereng kafar wajja miha dannar ebahi timan allah devani amatan haran kor wajja miha dannar fa inni u'azzibuhu 'azaban ifada 'azaban miha katiman allah devahu shi me la u'azzibuhu wahda min al'alamin alam takun evsmi hakan devafa ei ifada bodu mu'jizat ehem vegen ta rasulullah sallallahu alaihi wasallam anuga kafar wi mihun mihar kafar wi mihun nabur azaw bodu ei emihunge kurimatiga allah subhanahu wa taala mu'jizat tafala kurabi ifada mu'jizat tan emihun lelun deki ehen namas yang iman no mihun allah azab itrad dilla hama ifada mi fada bodu mu'jizat timan allah baba devu mafahuga yang haran kor wi mihun dan nashe dua hak was mihakan nu devwa fada azab emihakan timan allah devwa de allah subhanahu wa taala baba devu kamiz adi isaage fanu ga faha banu isal mi hunga in kamun dia eh namas fahun a bae ko lam haram ko ru e mi hunaki allah yagin kura bae banu isal mi hunaki ei wara allah ga nemat ta kan haram ko ru bae musa ge fanu ga zamanu ga manna ya sal wa ya mi hunna de allah subhanahu wa taala swar ge ke mi hunna de e ab bes haram ko ru e mi hunna haram kam mi ke makak ke ten kura bae ne fi ya lo no me da ki u kam bae mi kale chi mu ga mi chi harna de yakak ke ten kura bae ne em me ke makak ke ten kura bae emi hum buni yati temi isale isa alaihi salam ge zaman ka allah udum khamez ba wala bani banu isal mi hum atum fa masakkate kura ka nu je emi hum ge emmen ka wara emme et kura sia kum ma den no me ja kum hama jamaat ka fa jamaat jamaat ka fa jamaat ka munde yak me mecche sma den fa hum a ba yak emi hum allah de allah de ter ko yagin kan kura gen di emi hum ka fa mi dani adi havir kaane chi es toro ba emi hum mi bani faharag ga havir kamez nam me kashi gen em havi ros kan e chit wanna men koru agen ne da ei komme ba yakos mi dani itora ni fa allah e koru wanni timan allah e ba wa da wana me te ba mi fahar rak kan koru agen nama nama en nama se mi hon allah de tero yagin kamen ne kuda wegen di ei yagin kan gel di gen di ei emi hun di ei fa hon koru wan komme mi yakos mi dani fahar kan e samanu hi fa ta allah subhanahu wa taala fa hon e ba wa inu la ba ufulle ان الله قرن واذ قال الله يا عيسى ابن مريم انت قلت للناس اتخذوني وامي الهين من دون الله وقلت هنا قرن عيسى عليه السلام من الله وحي قرن واحد ابهي قيام الدوه اي عيسى فان انت قلت للناس قد فان مستكنا دنمين هي اتخذوني وامي الهين من دون الله الله في غات من ياتمنك ماما الهك مغتي ابامهم هذا مهم بنين هي مستكنا ilmer midalon tafsir ilmer midalwani debahen ebe kalun ge boy bayin ilmer midalwe fawani ei kalifan udang ufullevi duahu allah e kalifan bahikuru bibasule den gina jumhur ilmer midalon unake mi giyamet do allah isagfan dan nadenne unake mi kalifan midalwin hejje mi istakunna timan kalifana timan kalifanu ge mamma allah fi alade ilahun kamuga heduma qala isa alayhis salam dan nawani subhanaka إبا الله بحس طاهر وانت كماي ما يكون لي أن أقول إقو تغيست من نن حق وغن نوي إقو تت من نبون مي ما ليس لي بحق تمن نن حد وغن إكشيغن بس واغو تنون إفدان بون مي حق وغن واغو تنون إفدان بون مي إن كنت قلته فقد علمت تمن نن إقو تبون فوانم إبا الله دين وڈگن بهم هي يعني مهن الله سبحانه وتعالى حجة قائم قد بني نصوران كي مچا حق جيغتو نصوران كي براني إيسا غفانك الله داري كاليكي ابيك بني الله قدر كلي قالت النصارى المسيح ابن الله مسيح ابن الله من بني عيسى فانك الله قدر كلي انا ابيك بني ان الله ثالث ثلاثه الله كي تين اله قران اله ان اله كي عيسى فان ان اله كي مريم فان ان اله كي الله تين اله قران اله الله يبهي اله كي اي تين اله مجموعه نصارى ابيك بني الله سبحانه وتعالى يحب شيء emi hunga macca qaim kurul mattaka qiyamet dohuga isa alayhis salam emi hun kurimati ga allah efada dannawan isa alayhis salam de bajawab ismati bayan kurul wafa dannawani timan kalifan ehem vidal fa winama iba allah den wodigam vimu he ta'lamu ma fi nafsi wa la a'lamu ma fi nafsik iba allah timan nagi hitugawa kan tattavis den wodigam mamu he ekamaku timan nay kan nege iba allah ge nafsu ga wa evsecche innaka anta allamul ghuyub iba allah ghaib mul den wodigam wa raskalande ما قلت لهم الا ما امرتني به ان اعبد الله ربي وان اعبد الله ربي وربكم وربكم تمنى يمنا كن نغنمه ايبا الله تمنى امر قربي اتشمنوي اكو تكاسن غنمه ايبا الله تمنى امر قربي اتشكي يمنا تمنى دنوي timanna hamai kan ibun yasacca ki mi ane ibun allah te ba me hamai kan allah alukan qurare ekanaange yi timan kadege fanu gesver raskalaange wa rabbakum aditi ba me hun gesver raskalaange wa kuntu alaihim shahidan ma dumtu fihim timan kadege fanu mi hun gesver gahuri ha hindaku mi hun gamaccan hekiwa farate kamu gawame falamma tawaffaytani den iba allah timan kadege fanu agenda wa hinduga kunta antar raqib alaihim den iba allah mi hun farawir wa farate denti manne kanne gene mi hun pura kame ege mane ki timanna emi hun geteren timan kale fan wadaya gatama fahuga den emi hun pura kame timan kale fan ka nege fahun emi hun maryam ge fana isa ge fana ila hek kam ge hedi fahun e kale fan wadaya ge nei fahun e kale fan full le fahun allah subhanahu wa taala wa anta ala kulli shay'in shahid adi ba allah yuriha kame ge macca heki wodi ganna raskalange in tu'azzibhum fa innahum ibaduk ba allah min azab devi namas dannare fa innahum ibaduk iba allah ge altakunne hamai isa alayhis salam ke rasulullah sma desul karan waran himmad ma yatiri bekale waran himmad ma yatiri mistahun gamacha oga teri bekale isa alayhis salam kale ge fan emi hunna behegotun ge dannawani in tu'azzibhum iba allah min azab devi namas fa innahum ibaduk ayhum iba allah ge altakunne wa in taghfir lahum adi iba allah min fa hasada wa fi namas فإنك أنت العزيز الحكيم هم قرن الله الله عزت تر وديغم وا حكم بن ترس کرا ابراہیم علیہ السلام اس وی دال ہم میں رسول اللہ صلی اللہ علیہ وسلم ابو بکر کے فانہ مثال سے کلی فانہ کی مثال کی ابراہیم علیہ السلام عیسی علیہ السلام کی مثال ابراہیم علیہ السلام اس نے دنانی فمن تبعنی فانه مني ومن عصانی فانك انت الغفور الرحیم ابراہیم علیہ السلام دنانی تیمن کلی فانہ تبع دنیا وا ہوشی تیمن کلی فانہ کے ملتك ما تيجي تيمن كليفان إيه هو كي نواهش إكاو تيمن كليفان أولاد الجميع هذا النار يبقى الله يفاهف السماء أوجا وانترس كلام تين إيسى عليه السلام بداره نمي فدان إن تعذبهم فإنهم عباد الله يبقى الله يبقى الله من عذاب دفنا ما يسيهم الله قرطكم أدي يبقى الله يفاهف السماء دفنا يبقى الله يزت ربنا واحد كم يفنترس كلام هم يفدان مي أمتك نبيا كي سمعها أوجا تري بيكله ekaleega faanang ya niyata libe mundiya hinduga asabuga malaikat bekalun wadaagen mashwaraa ngedi wadaagen kale faan amu qurba fiye mi hala hakolla bawshi dannani ekashigen wa allah subhanahu wa taala mi hunga sulbutakun ekalaange ekkonta qurana bayak ekalaange neru e hadda abrus kala ko e mi hunang hidayat dakka ashe mi hunang adi hamanu isne allah ga rasula idaala idaala qala allah allah wa qurbani qiyamad dohga ekalaange wa qurban qala allah hadha yawmu yanfa'u as-sadiqin sidquhum yadaki mi tedwerna امیہ گتے دور کم گ فائدہ قران دو ہے لہم جنات تجری من تحتها الانہار اتے دورین گ مراد کی قران سن تتبع امیہ مت مراد اللہ کے لنگ رسول اتے پر امیہ امیہ ہن فائدہ قران دو ہے امیہ دکی امیہ ہن ہری جنات تجری من تحتها الانہار سورگ تکے تن گ درم ہار تد دی گم وا خالدین فیھا ابدا اتے گ با امیہ دمی تی بینتے رضی اللہ عنہم ورضوا عنہ الله سبحانه وتعالى بامه عندما تشروه وديكنا وانه ورب وانه ادي ميه مسكنا غيره نته ذلك الفوز العظيم اي رب بدو كامياب الله غرهم اكي رب بدو كامياب اي سورغي گيمي بدو دنيو مت ميوت امي بدو دنيو ما تهن غري هاني مت كبر بدو دنيو من اي حقيقتو تنيو مت كي الله دي دار مؤمن سورغي يبر بدو فل سورغي كان ورن كانو لي بين الله دي دار الله فين anen niyamata ki allah ge ruhi wadi gatun emi honalli sababaki ge duniye ge ka ka ngeni emi hege ki ben allah ruhi wadi ganna afi rabbod ufale ngenalli allah ruhi wadi ganna afi rabbod ufale qiyamet do ga allah subhanahu wa taala swarga antawen swarga waddani hum fawga swarga antawen mahi qurbane tiyaban eden he adi itura ituru niyamata ti ben allah tiyaban na devuma ende ba men dana allah he iba allah haranga mota ujala anu kod devban arna bodati bodati ni maitan nu devange mi avura den bodu ni mate bonna ne yati ti manna men hin hitan eri ha kame va re mitanga den itru ni mate mitanga onna ne inda allah wa hikrawani uhillu alaykum ridwani fala askhata alaykum abada mi yati ti man allah ti man allah wa ruhi wadi ga tin ti ba men macha ba wa rabba me adi mi afahu ga ti man allah ti ba men macha ka ko fa is kura ba shi dua hakos ekam wahana war bodu ufalaka e devana ni man e qur'anu ga seven e wahaka allah subhanahu wa taala ge ruhi wadi gatam waridwanum min allah akbar qur'an ga allah kan waridwanum min allah akbar allah ge hadratum ba ruhi wadi gatam emme bodi e giya meddo war bodu ni mateng e swarga antawirna limigenda ehme ngal dah koron ei barabbadu kamiyabi yake ei kalaange ruhi bodi gatun hasilun etanga sorugega lillahi mulkus samawati wal ardi wama fihin allah shayani urtaka bihuge verikan wama fihin adi tanuga diri tibiha baegge milku verikan besani allah shay wa huwa ala kulli shay'in qadir adi kalaange huriha kamegge macha kuladu mante bodi gamba raskalaange dengoti an'am surai maida surai ngeni muni an'am surata ki makki surate নাম সরত কি মাক্কী সরত কুরিঙ্গে বাই আমি দিয়ে মতনি সরত তাহে এই মাক্কী সরত এর নাম সরত কি সব বাকি এ মক্কা গে মাউদুতা গতি নাম সরত নাম সরত গতি মক্কা গে মাউদুতা স্বর্গে নরকে গে বাহকয়া কুরিগে নবীবে কলম তহুগে বাহকয়া এ বাহকত দেন না রেগ নাম সরত ইনশাআল্লাহ ফাশা সওয়ালিন গবে ফলা সওয়াল এই খাস সবাইন এই ঈসা সনাতরাবি একলে ফানুগে আরিস বারাবে কল হাবারি اے اللہ سبحانہ و تعالی کو میں نبی بے کلہ کبس حواری بے کلم دیوی رسول اللہ صلی اللہ علیہ وسلم کو میں لکل نبی حواری کو میں نبی بے کلہ کس اللہ سبحانہ و تعالی حواری بے کلہ دیوی ادی تیمن کلی فانو کے حواری بے کلہ کی زبیر کے فان زبیر کے فان دنا کلی کے فان تیمن کلی فانو حواری بے کلہ زبیر بن عوام اے نبی بے کلم کے خاص بے کلہ خاص بے کلہ انو نسیمان ইদুগ কিয়াতা মিহার এই ইবনে হাজার বিদারা ফলানি মি ফাহুম না মি হুম মানি তাকবীর বরা উনি তুরকফায় বরা উনি তুরকফায় এ গেম রাঙ্গাল গতে কি হামা এ জামানুগ সাবিত উই বরা কিয়া দেন রাসূলা গারি হাকুন নেই তাকবীর সাবিত ফায় একলে ফান গারি হাকুন নেই আসহাবে কানো কি মেন সাবিত উবে কানো বিদারা উবে তাকবীর তা এ তাকবীর তো কি হুম মেরাঙ্গালে তাকবীর তা কি مي هارمي الله هو كبير والحمد لله كثيرا سبحان الله قرطان اصيلا دنگي فهمي كيا اي انا صفا فربدماتي كي انجه باي هاي صفا فربدماتي كي مروا فربدماتي اتنا نرا كيا اچ عاشورا دوهو رود اي محرم ماهو دي هم دوهو رود اي عاشورا دوهو رود ور ماي رود اي سنك كنگا دگن رود اي رمضان مس رمضان ماهو کے رودا فرض کرو مگه کوری گا ای واجب کما علم ربی دار عاشورا دو کرو دا مسلم نبی صلی اللہ علیہ وسلم نے واجب کر پایا ای رسول اللہ صلی اللہ علیہ وسلم مدینہ ہجرت کر ویرو گا مدینہ ہجرت کر و مفہ ہوگا ہجرت دیوانا ہارو رمضان ماہ رودا فرض کرو اے کوری کر رمضان ماہ رودا فرض نو دین رسول اللہ صلی اللہ علیہ وسلم مکہ مدینہ ہجرت کر ویرو گا يهودين يفهمون ديار ودين رودايك رسول الله صلى الله عليه وسلم سؤال قرب يميهم نكالين كيف بين فار وداي توتي يميهم جواب النبي اي موسى غفان فرعون غيدهم الله سلام قرب دوه اهم بين كم غفل غ اهل من فار وداك اني ما تشكر ادا كما نمي ميهم نك الله غني ما تشكر ادا كما بهذا شنو هذه هذا لان رسول الله صلى الله عليه وسلم قراني اهل من ما اولى يغن بين موسى غفانات يبانهم ان تمام مي الله رسول الله موسى فانا كون مي گوت ويس گاي بگن واني الله رسول الله ادي كلي فان تباري مي يهودي نكي موسى عليه السلام گدي مس بدل کو گنتي بي باي دگ مي هون گات واني موسى فانا موسى فانا يها دو ترا کر باي ميدال وني تيمن ما تيمن كلي فان ما گاي كم بودي ما اولا كم بودي موسى فانا دن حديث کو نا ساو كلمنا دن تي با مي هون رو دهي فار هنما مس يهودي نا خلاف مو گوتون ادوس کریم وقت ادوس فهم فهم رو دهی فار. ای بهی نواید دیه نوته دیه اینجا کار. ای فاش. دنبا ای میام بند دیه نواید دیه نواید دیه اینجا کار تیم رو. اگه بود کس تیم رو ده کاری فانه نه حدیث بکر رو فهم ای فار. تیم رو ده کم کار. حدیث بکر رو بانی ادوس کریم نوته ادوس فهم ای فار. دنبا ای میام بر تیم رو ده ای فار فی ارانگاله ویدار ده فهم نماسه دلیل کم ثابت نو ای ادی به کلا که گوتن هیپ پی کامل بسه ثابت نو এগত দেরোদাই ফাল দেরোদা দেন এরোদাকে সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমেদি আহারুগে ফাফাতা ফয়ে গেলদান ইন আহারুগে ফাফা কুদি ফাফাতা কুদি ফাফাতা ফয়ে গেলদান ইন আহারুগে এরোদাকে সওয়াব এবার মা এরোদা এই রমগো মুহররম মাহুগে দিহান দেরোদা দেন ইহুদিনা খিলাফ মগতন দিহাইন গার নতন ওয়াই দিহাইন ফঞ্জি এমরা গলো গতা কি দিহাইন এগার হাইফ ফেন না ফেন এই বাই ফার কালেন্ডার ইসফাস বেলা misalnya kan hantu dah masalah jihepen, baik faham baik hembe, hembias edua sadi masalah jihunak dihaya negara hifafia di mana, nuai dihaya hifafia baik faham tu nak buat segala, faham hembi alam Madinah, ego tangi fimi hembi jihun itu tinro dah ifa, nuai dihaya fimi jihun tinro dah ifa. Then dihaya ni gara efi mihun akan nu jehun dihaya ni gara efi mihun kalau kita tu mihun efi nuai dihaya. Anak mihun efi akan nuai. Then efi mihun jeh kita dihaya gahi fang. E dihaya via mihun haram mahu dihaya kias. E fahar e kalender mihun aku lagi master jehun fahar mih. Ehem via fahar. Ei solibi hanguram aje faham. Solibi hanguram aje faham. Solibi hanguram ei mihun barang umni tu kuri hanguram aje. Nasara muslimunna ehang urama age semih balini ei Salahuddin Ayyubi veriya kan hunne qaida kan hunne wi ehang urama ege fahun emi hunna kadden bohilla lana bareng emi hunna kanuri pun muslimunna khilaf den emi hun revi reu men ei timan namen den homme sehen gotakare emi hun ala kollen je emi hun ge barnat tare je den emi hun visni visnu emi hun feri hang urama emi fikuri hang urama ege emi hun kamiyab vechi muslim bali ecce emi hum miharo ek muslim na ekula ni ge gati vegen evs mi hegge le horu makanu la emi hum gatren evs mi hakumar evs ge gati vegen muslim ge sikun ta kan na kula da ahon mi hadis usmati ta as e kay fani hadis kon edwas kurin wa ta edwas fahun hippar edwas kurin e kay fani hippe e kay fani hippe ya ashura roda ei ashura roda ekali faan duniya ke hunna wiya ke ma fahum bes mehar hijran de ona haram ban masra farz kura ban ban hogar wada ekali faan hijran di hauna haram ay duniya ke hunna nuay di hen henuni di hen gara har hadis e bhai ekali faan ko ta hadis ko ya laitani kuntu tura jo na veje vano kyaran gal emi hun na aslu hem bunan je huni allah subhanahu wa taala giyamet do ke me furatama hisab allan mi janawarta hule kalaange adulu erikamuge namuna ay kalaange adulu erikam istakun ha ma gen dane evve secche dulen kurawane kalaange haggo yakan nudiye janawarta e janawarta hoge se bahuri e ketyan kechcha ani agare ve hayat allah subhanahu wa taala e chi ge hisab allawa e chi sange ge haggo devwan devva allah ve qur'an kuni turaba devve javar sabab ki edwa hoge echi ke ves kamen nahi haliya to e janawar ta ve javar etan kafaruna feni fa emi hum bunan ya laitani kuntu turaba kumme mi akos kuna timan na ve javve gen dan nam ki haran ala e bagot ki eru mahshar ga maidan ko kulat tibem miti vijeifa fan sa sa sar banden kula madad was kula esno edwa hoge ei yawmal faza'il akbar yami ken faza'ul akbar etanga kulat tiben jehe jehumuga biruverikam e biruverikam warabbodu wan hagiyatu ei bay kafarun edene kabbalu ga azaba fonum mas kabbalu ga azaba lui tanetta azab e azaba fonum ange ede eta kulat tiben jehe bodukam e musiba bodukam ei fazaul akbar salam vegen dan bay mehem sebati fazaul akbar ei emme bodu biruverikam ga giyamet doga emme bodu biruverikan ei mahsharga maidana kulatti benjehe je ayikat gar bodu duwae yawman kana sharruhu mustatira ayat edwa haki ei edwa huge biruverikan fetru genda duwae gar biruver duwa hen ei ayikat gar mahsharga maidana ga mihun evve tibe tibumuga biruverikan edo hamahimen kama behe gotum ras rasulullah samade sokone tino he bin macham vettigen adu yenya mistam gatrega adu ye efada kuda kuda adeles mihun tan hamahimen adi husare ganda tibe memoryan hal wati be nae setu mandan ne allah rasul ay tanga firihin wasti be nang hinuna e firihin banana to yang hinuna dannani aisha ay doge biru erikam ma badwane ta kone kabbilu ma bura e vesmi kone ka di ma kanu bala konna miya ko sisani na ganafsa ne do wegen dane go ta ka ne e wara biru eri do ay e do ay hon hon oti hona behe gotu isfahar jahamara rafia sathe ek sawab ai de faharam jahamara rafia fansas o tamadwa manda aniya bodi war kamat ba mundan ta yang aniya bodi e bay riwayat ta ge bor yasa hon hon abe he bodi ibrahim alaihis salam ge alifan ngado e jehun alifan ngado nivigen diuma horiha makulo kun dua kuri hon no hon dua em kore hon dua kuri alifan ngado bodu mas yar ehin ge bor ta bay echi e gota ehin ge bor bay echi e gota ehem begen den hono maran anga afamat demore go tabai riwayata ego tenge bortam sa gahe yahudi nge gas se herita na allah go makhulu nge tereng eba tibinu baichi sayyat me har gas se her gar gar kiya gas gar kad e yahudi nge shajaratul yahude onna nge kiya gas yahudi nge gahe e yahudi na muslim na kurave ha gurama ga muri ha ech tibene muslim ko lang e gas fiya muri ha makhulu hinaygge dorugasnu filiyana yahudiya e hangurama yahudin tab baliwegen duwan farana tan ta filan farani wayabade hinaygge budan manase hila muslimon aggo adakkana meti timannage fatu yahudiyage gatulu kurarema hilaguna gatulu kurash e gas fiya e gahenno gunane kamam oti e gahuge nivaluge ekani kamam ehna filene emwege mihar falastin ge men e gas gina kuran ebe gina kore e garabadu gas falastin ge Allah ke niat badrin wan, emi hukum matching hadias. Niar yo tiada hadias ke Yahudi baliwan, kau mengatur ke siang kurang ay. Baliwan, kau sabar. Eka jifanu ke bahad tuh tu kian wan, kabar emi teh tu kabar wan. Niar Allah wahyi bawa lebi kau memihak ki hanya Rasulnya hanya Nabi. Allah wahyi bawa lebi. Dengurib ay emi hukum Allah ilham kau dewer. Ei wahyi ke bawa tengis ilham. ইলহাম ওয়েদান হে ওলা ফামি হাকালস কামে গে ইলহাম ওয়েদান ইলহাম এই মুসা গে ফানো গমা মাই ফাস আল্লাহ ইলহাম করে ফটে জাহারে ফটা ফরি গে তরে কুজা লাফা কোর গে তরে দু কুল্লা হাম এহেন আন্না খিয়াল কা হাম গামস মাম মাই কুদার ইয়া কা দে তরে গো তা কান তান্ন কুরআন এন্ন হাম এ গো তা কুলান দুরাব গে সাল্লো কুরআন গে ইননি মুনি মিস আওহা ওয়া আওহা রাব্বুকা ইলান নখলা আল্লাহ এ কুলান দুরা ওয়াহি কুরাব বিহিদু এ ওয়াহি ইয়া কে ইলহাম গে ওয়াহি ইলহাম কি হিতং এচ বিসনা দেবং আল্লাহ গাপরত এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবাবি হাদিস সূরতং হেরি মুলিম বিস ইলহাম একলে ফান মুলিম বিস হেরি ইলহাম কুরা ওয়াফা নাবাবি হাদিস সূরতা নাবাবি হাদিস সূরতা মারইয়াম গে ফান বিস আল্লাহ ইলহাম কুরা এই ওয়াহিয়ান নু জিবরিল গে ফান মারইয়াম গে ফান ফেনি ওয়াডাগেন নি হে গে সিফা ইনসান গে সিফা গে মারইয়াম গে ফান ফেনি ওয়াডাগেন আদি জিবরিল গে ফান বিদাল হসি ইওয়ানা কি আল্লাহ ফোন ওয়াফা বা বেকলা কি ekamana age kan werkam fil werden jibril fan ul vieta ekamana agare ekamana hi ge ketter kan itur ko dew matta ga jibril fan wah ka dekki mariam fan ekamak ei wahiyen nu hei ki yang hinakan allah wahiy ba wa ni dal ga den allah ge hadratun e jibril alaihis salam bidal ge kamak wahiy ge tere yakum hi mene wahiy ge tere hame go tam mitangas wa iz auhaytu ila al hawari hawari be kamat mang allah wahiba wale vihidu lafzi mana ki ekam hawari be kamat allah wahiba wale ilham kuro a ei nabi be nabi kamuge ebba e huwa fen tedu ei tedu eri huwa fen tedu huwa fen ei nabi kamuge saalis be kula ebba e sabab ki nabi be karna fen na huwa fen ki tede tedu ech barabar tedu e ama hendunuge ali kam faal wagen wa fa daenge be kalunga huwa fen fulu tedue sababaki e be kalunga huwa fen ei hama wahi dem misal kam mu'mina kan e fen huwa fen tedue jiya ei nabi kamuge saalis pa kulai ta ei mu'mina kan kam pa far no wese fen eta huwa fen huwa fen tedue se firawn no wese fen firawn musa ge fanu as e ka de fanu ge verikan nikula ganna bano isal mihum gatara mihak aya ka be hota kon nai yar echi saki ei den mihun na unda ko fiya mara ale ven echi hadi mod daro echi echi mara ale yar hadis ke bahur ya sa ki khas echi ta ken maran e je e gatare khal kutta ya ona nagulanda ta bichula den bichu nagulanda ri gamacha ইয়াস কফা বিচুগে বিচুগে লাফজেন নাই একা মকলে চিমিরে দেন না গুণ দাহরে মচ্চ কিয়াস কো ফেদা বিহা গাদা কম মেসু ইকো মারা আলে মি হন গেন লন দে ফেদা কম মেসু ইক হারফ আমরা নে বাই ফেন জে হারফ আমরা আলে জে গে কম ফেন জে তিন ফার্ম কো না রবনা ফ আমরা আলে জে হারফা দেন বান্ডফু হুদু কালে বান্ডফু হুদু কালে এ দেন এ গোতা মন নানি এ তি উসমারা গাঙ্গে দেন নুমারাং এবং গাঙ্গা ফ হুদু হুদু হুদু হুদু মারা আগে নো আলে ए दून बरत दून हूद मरकर विष्णु कुरवे एति नुमर हाँ मेरे विदाड़े फहर विधान सुबह एति मर मना कुरवी एति बोड ताउ हीद दारुसे सुलेमान ताउ हीद दारुसे हूद हूद एति सभा सूरत सभा सूरत बना हूद हूद ऐस बोड दारुसे दी सुलेमान ताउ हीद दारुसे এই হুদু হুদু এখানে নেতি সুলেমান আলাইহিস সালাম মাজিদ মাজিদিস কুরআন নেতি বাগত কিয়া হুদু হুদু নে বাগত সুলেমান আলাইহিস সালাম দাঁড়ানি হুদু হুদু আম তুমি না জবাহ কুরআন এ তোমার আলা এহেন নুনিতে দুরি খবর আহি ফাগে না আনন জে ইর কোড়া কুম আগিন এর নো হুদু হুদু আস আস মানে তুমি না মিয়াই খবর আহি ফাগে না কালে এক ফানা কেন খবর আহি গটা এনো গন্না নিকম বালা মিগে মে সেম মে ফুরাতাম এই সুলেমান আলাইহিস সালাম গায়েব নে গে কেন বায়ান করতে আল্লাহ ফত বড় বার সুলেমান ইসলাম দেবা ফা ইরবস গায়ব নে গে এন সিতা কি মিহার ওলা মুসলিম এ বলানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব দেন ওয়াদা করে না দে লাউহুল মাহফুজ গায়ব মুসলিমানি একলে ফান ইলম ইলম ফুল গতরে মিহার ওলা মি মুসলিম নে কি আন ওলা দেন বিদাল বানি তিমান না দেখে ফিমে বাইক গে মাচ্চ আংহিনা কো রিকান কোরানি রিকান কোরানি কো এক গত কেসে কারি গে মাকামে নুনে আংহিনা কো বাইক গে মাচ্চ রিকান কো বালা হুদু হুদু হুদু হুদু বিষয় গে ভাই বার দেন বিদাড়ানি এ গাঁও মুখে মেহুন আলোকন করম দানি ইরাশে এক গত কাজ মিস তাকুন না হুদ দেগেন বা কেমন না আল্লাহ ফিয়া রাহিম ফারা থাকেন আলোকন করম হুদু হুদু দিন দারুস না না গুরু আন হুদু হুদু দিন দারুস এহেন বেগান ইলমের বিদাড়ানি ফাহরক গে এই সবাব এক কামকে বেদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুলি এগে নাসল হিমায়ত করবি হুদু হুদু গে নাসল এক কম হিমায়ত করবি এক ফাহম হুদু হুদু মারা মানে মানা করবে শিকারে গে গতম সুমেরে হুদু হুদু আর রিহি দু নেগে বলে কমি তাই নানে হুড়ি কোলে আদি বুনা মিহুম বুনা গতুগা হুদু হুদু কি বিমুগে আডিগে ফেং হুম না হিসাব তো দিনে গান্নাই চেক কাম বুনে দেব আল্লাহ আলম নেগে তে দেখ কাম গে বিমুগে আডিগে ফেং হুম না হিসাব ফেং হুম না সারা হাদু তাঙ্গে এতি বাহি কব দেখ কাম বাই ফৈত্তা হুগে বলি সুলেমান সালাম ফেং হুম না হিসাব তো বুনে দেনি হুদু হুদু এতি থুঙ্গাড় মেহেম বিঙ্গাড় কোপ্পাইল মে এং ইন্দে তাঙ্গ ফেং হুম না এ বিঙ্গাড় গে এ তাঙ্গ ফেং উর সারাহাত দে বেচি এই বাই সারাহাত তো মুরে বিয়া ফেং হুম না সারাহাত তো বেচি নিমো গে আডে ফেং হুম না সারাহাত তো বেচি লাতুয়াদ্দুন্না হুকুক ইয়ামাল কিয়াম হ্যাঁ মিনস কি কোন চক্কা আছে না আদি জাকা কম মেগাস এ আদি জাকে আতিয়ে বাম হাগু তং আদা করেন জি হে না দেন নে গতি আদি জাকা আছে নি ফাইভ এস এ কম মেগাস নে গ গত গেস্তি আডেন না হান্তি আদি জে ইহারো আনে কুড়ি দোহাকু ইয়াসিন সুর তার হয়ে তুমি যাও সুয়ার কর ইয়াসিন সুর আনে হাদিসে আসে ব্যাং ইয়াসিন সুর রেগ কি ফিয়া এনাকে ফাহত ফয়ে গেন দান কামা এই সহা হাদিসে নো এগ বাইং হাদিস তাম মাউদু হাদা ফরে হাদিস এ হাদিস বিনা কো গে গে গমি রাম রেগান ইয়াসিন সুর মি কিয়া হাকিকাত এ হাদিস ফুল বিনা এম এ গত সফা হাদিসে নো সাবিত হাদিসে নো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো তি ওয়াকিয়াত সূরা তাবে গত রে গান্ড কি কিয়া ফিয়া গাবর গ আযাব সালাম বারকাম এ বস লই সফায়ন এই হাদিস বস লই সফায়ন ইন তাবার সূরা তাবে গত আয় সূরা হাদিস তা বস সফায়ন নো দাইফ ও ওয়াকিয়াত সূরা এবহর বাই রিওয়ায়াত গা নিদুমুগে কুরিং এহেন নামে সে কামা বেহে গতম বেশ মা সফা হাদিসে নিং আস বাই সুরে তঙ্গে বহরি গতা আবা কে সুতা বেহে গতম হামে কানে সফা হাদিসে কানে আসিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়া পাবো কো ফান বিদাল বনি কারি ফান মুসকুলি ফুল হইছে كيفان ويك تمبل فلوك مي دي كاريفا هدوي هدوي بلوك دي دي دي كاريا ابو غرفان تاراني ابو غرفان فر بوداي كيفان هي مسكول يا كيفان اي ابو غرفان كيفان كا غنك اين نور ويدالوني شيبتني الواقيه والهود تيما كيفان مسكول كوري مي دتين سورات واقيه سورات اي سورات كي واني ور بودتي واهكتك بايا ديام الدوغوا ام بگن اکی فانے وتا حدیث ہو کر اے حدیث ہو نہیں صحابہ حدیث ہوا کر اے کری دو ابن کثیر بلے علی نے سورۃ بہ گتو اے ابن کثیر گے انا نے کم میں سورۃ اس پھٹا ایرگا اے سورۃ بہ گتو مارد وین اس کا حدیث دین گا کون بلی اچ صحابہ تو بلی ایرگا اے حدیث واقعہ سورۃ بہ گتو نے تھی کنے صحابہ اے ಯಾರೋ ಒಂದು ಆದಕಾದಾಯ ಗೊತ್ತು ಕುರಂಗೆಂದ ಗಿನ ಕಂದತ್ತ ಏಯಿ ಹಮ ಗಿನ ಫಹರವನ್ನನಿ ವೈ ಫಾದಿಸೆಗ್ ಮಚ್ಚಬಿನಾಯ ಗಿನ ಕಂದತ್ತ ಎಹೆನ್ನುನಿ ಮೌದು ಹದಿಸೆಗ್ ಮಚ್ಚಬಿನಾಯ ಮೌದು ಹದಿಸೆಗ್ ಯಾದಿ ಮಾನು ಬನುರಕ್ಕಾಯ ಮೇಹುಂ ಹದಾರನ ಹದಿಸ ಸಸುಲಾಗ ಮಚ್ಚದ್ದೋಗು ಹದಾರ ಏಚಿ ಮಚ್ಚಬ್ ಗಿನ ಆದಕಾದಾಯ ಕಂದತ್ತ ದೀನಿ ಗೊತ್ತು ಮಿಕುರಾ ಕಂದತ್ತ ಮೇಹು ಕುರಂಗೆಂದ ಗಿನ ಕಂದತ್ತ ಬಿನಾಯ ಫೌರಿನಿ ಗೊತ್ತ ಗಿನ ಅಳಕೊಂಡ ಮೆಂಗೆ ತೆರೆಯ ಏಯಿ ಏರ ಕುಬಲ ಅಲೆ ಫೆನ್ನು ಹುರೇಚಿ ಸಹತೋ ಎಮಿಯಕ ಹದಾಯತೋ ಎಮುರಿ ಎ ಬನಲ್ಲೆ ಹಿತಾಳ ಗೊಣಮ ಕಿಯಾ ಫೋರಿಯಗ ಬುರುದಾರಸ ಕಿಯಮನದನ್ ಏಗೆ ಹೆರಿಯೆ ಕಿ ಮಾನೆ ಕಿಯಾ ಫಿಯ ಮಿಹಕ್ ಮುರ್ತದ್ವಾನ ಮುರ್ತದ್ವಾನ ಕುಫರ್ವಾನ ಕಾಫರ್ವಾನ ಇಬಾರತನ ವಮಿನ್ ಜೂದಿಕ ದುನಿಯಾ ವಜರ್ರತಹ ವಮಿನ್ ಉಲೂಮಿಕ ಇಲ್ಮುಲ್ ಲೌಹಿ ವಲ್ ಕಲಂ ಸುಬ್ಹಾನ ಅಲ್ಲಾಹ್ ಎಮಿಹಕ್ ಮಾನೆ ಕಿಯಾ ಫಿಯ ಕುಫರ್ವಾನ ಮುರ್ತದ್ವಾನ ہم ایک کو دینوں بے روئی نہیں ہے لاتول کرم واجبان ہے اے تھی کیانی اس نال کلی فان کے دیت کم کے تیرے نہیں ملنی دنیا اخرت ہے کلی فان ہے دیوی چے کلی فان دے بے فان چے کہ می دنیا اخرت ہے ادی کلی فان کے علم فل کے تیرے ہیں نے علم کے ای لاہ المحفوظ کے علم سبحان اللہ اللہ کے علم فل کے تیرے اللہ کے سر رنگ ای ایس می ہے کہ ملائکہ بے کلا کا بس بیان کر رہا لاہ المحفوظ ಏನ ಮುನನಿ ಕಲೆಗೆ ಫಾನುಗೆ ಇಮಗೆ ತೆರೆಂಗೆ ಸುಭಾನ ಅಲ್ಲಾಹ್ ಮುನ ಫಿಹಾ ಕುಫ್ರ ವೈಸಿದ ಕುಫ್ರ ಬವಾಹ ವೈ ಹನ ಸಿದ ಫಾಳುಗ ಕುಫ್ರ ಫಾಳುಗ ಎವೆ ಕುಫ್ರ ಎಂದೆ ಎಫದ ಎಚ್ಚೆ ಇಸ್ಲಾಮೀ ಶರಿಯತ್ತೆಗೆ ಕುರಮತಿ ಮುನ ಫಿಹಾ ಮಿಯ ಬೂ ಕಂಡಾರ ಬೂ ಕಂಡಾರ ಜಿ ಎಫದ ಎಚ್ಚೆ ಮಿಯ ಐ ಸೂಫಿ ಹಮಿ ದೇಹ ರಾಜ್ಯಂ ಇಸ್ಲಾಂ ದಿನ ಸಮಯತಿ ಮಿ ಬುರಲೆವಿನ ಸೂಫಿಂಗೆ ಫರಾತು ನೆ ಕುದಿ ಕುದಿ ಅಲಾಮತ್ತಂಗ ಹುರಶಿಯಂಗೆ ಫರಾತು ಬಸಾಸ್ ಸೊ ಹ ಮನ್ಹಜಕ್ಕೂ ಆಸ್ಫೆ ಮಿದಿಯ ರಾಜ್ಯ ಕಂತ ಬುರಲಿವಿಂಗೆ ಕಿಮೆ ಗಿನ ಕಂತತ್ತ ಆಸ್ಫೆ ಇದನ್ನು ಸೂಫಿಂಗೆ ಕಿಮೆ ಆಸೆ ಬರು ಬ್ಯಾರ್ ಕಂತತ್ತ ಐ ಬುರಲಿವಿಂಗೆ ತೆರೆ ಅಸ್ಮಿ ಫಂಡಿತ ಕಂತಕ್ತಕ ನೀ ವಲೀವರಿ ಕಂತತ್ತಕ ಆಸ್ಫೆ ಹೊರಿ ಸೂಫಿಂಗೆ ಫರಾತ ಬುರಲಿವಿಂಗೆ ತೆರೆ ಅಸ್ ಏ ತಿಮಿತ ದಿಯ ರಾಜ್ಯ ಸಾಸ ವಲೀವರಿ ಕಂತ ಸೂಫಿಂಗೆ ಫರಾತ ಐ ಸೂಫಿಯ ಕುಲಿ ಫೋನ್ ಹೆಚ್ಚಂಗೆ ಬಸ್ ಬೂಸಿರಿ ಕ್ಯಾನ್ಯ ಸೂಫಿಯ ಸೂಫಿಯಂಗೆ ಬಡ ಸೂಫಿಯ ಸೂಫಿನ ಕ್ಯಾ ಮುಶ್ರಿಕುಂಗೆ ಅಲ್ಲಾಹ್ ಶರಿಯ ಕುರಾ ಮುಶ್ರಿಕು ಸೂದಿ ಸೂಫಿನ ಉಳೇಕಮಕ ಹೆಂಗೆ ಕೈನ್ನ ಹೂನು ಅಣ್ಣಾನೆ ತಂದ ಸುಮಾರು ಎತ್ತಾ ಏ ಅಂದ ಇಸ್ಲಾಮಿ ಎತ್ತನಗ ಎಮಿಹುನಕ್ಕೆ ಅರಬಿಂದ ಅದಿ ಶಿರುಕು ಹೊರಬ್ಬಡದ್ದಾನೆ ಸೌದಿ ಅರೇಬಿಯಾಗೆ ಕುಡಕುದಿನ ವೆಸ್ ಹೊರಬ್ಬಡ ಅಕೀದ ಅವರ ಬರಾಬರವಾನ ಕುಡಕುದಿನ ವೆಸೆತ ಈ ಕುಡೈರುಸುರ ಅಕೀದ ಅಳದಾನೆ ಎತ್ತಾ ಕುಡಕುಜ್ಜ ಸ್ವರ ಬರ್ಬದಾನೆ ಅಕೀದ ಸೌದಿ ಅರೇಬಿಯಾ عقیدہ امین توحید کے رب بڑتی بہن توحید مغرب کرایا گا اولے کما دے صوفی ورا مغرب مرکو گا صوفی اولے کما دے دن انڈیا گے انہاں نے بیعو صوفی پاکستان گے سوئے بیعو صوفی مصر گے سوئے دن مصر کیا نہیں ہے دین بیری کم اے ہاں بڑکا انہاں استانے انہاں میں صوفی گے سمیہ گو تکی امین ہوتا بڑا دین بیری کم فننا ಫೆನೆಸ್ ವರಾಬೇನಂದೆ ಮಾಬ ಮಿಸ್ರುಗೋ ಕ್ರಿಸ್ಟಿಯನೋ ಬಸ್ ಬೊಡು ಬಯಂಗೊಂಡಾನ ಕ್ರಿಸ್ಟಿಯನೋ ಬಸ್ ಮಿಸ್ರು ಎತ್ತಾಗ ಇಸ್ಲಾಮ್ ಸೈ ನುವಧಿಯ ಪರ್ಸೆಂಟ್ ಕಂಡೆ ಮಿಸ್ರು ನುವಧಿಯ ನುವತ ಅಡ್ಡಿಯ ಕೊನೆ ಸರ್ ಪರ್ಸೆಂಟ್ ಮುಸ್ಲಿಂ ಎಕ್ಕೊನೆ ಇಸ್ಲಾಮ್ ಎನ್ನೋಣ ಮಿಸ್ರು ತಾವೇ ಕ್ರಿಸ್ಟಿಯನೋ ಬಸ್ ದಯಾವ ಮಿಸ್ರು ನೀವು ಮಿಸ್ರುಗೋವೆ ಹುರಿ ಅಧೀನ ಕಂ ಹುದ್ದ ಎಬೋನಿ ದೆ ಮಿ ಕ್ರಿಶ್ಚಿಯನ್ ಅನ್ನ ಬಸ್ ಅವ ಉಳವೇ ಬತ್ತವ ನಾ ಮಿಸ್ರು ಮೀ ಹೋಂ ಅವ ಕ್ರಿಶ್ಚಿಯನ್ ಅನ್ನ ಬರ ನರಕದ ದಾನಿ ಗೊತ್ತಕದ್ದಾನ ನರಕಯ ತೌಬಾನು ವೇ ಮಾನಿಗೆ ಹಾಲಿಗೆ ಕಿಯಾ ಹಾಲಿಗೆ ನ ಮರ್ವಜ್ಯ ತೌಬಾನು ವೇ ಮರ್ವಜ್ಯ ನರಕದ ಮುಶ್ರಿಕೆಗೆ ಗೊತ್ತುವೇನ ದಾನ ನರಕ ಎಸದ ಹೆಚ್ಚಿ ಮಾನಿಗೆ ಹಾಲಿಗೆ ಕಿಯಾ ಮಾನ ಎನ್ನೆಗೆ ಗಿನ ಮಿ ಹೊನ್ನಕ ದೆನ್ ಎಮಿ ಹೊಂಕು ಅವರು ಬೊಡತಿ ಅವ ದೀನಿ ಕಂತತ್ತಕ್ಕೆ ಎಮಿ ಹಿರಿ ದೆನ್ ದೆನ್ ಹೋದ ಕಸ್ ನೋಡ ನಾಯಿಗೆ ಏನ ದೆನ್ ದುವಾ ಕುರಾರು ಬಯಸ ಮಿ ಹಕ್ಕು ನೋಡೇ ಕಿಯಾ ದುವಾಗೆ ಮಾನ ಸೋದ ಡಾಕ ಮಿ ಕೊಲ್ಲೆ ದನಿ ಹಾಗೀಗತ್ತು ಅಳಗುನ ಹೊರಪಡ್ದ ಹೆಚ್ಚಿಗೆ ಬಹಾಮ ಕೊದ್ದೆ ಮೀ ಹುಣ್ಣ ಹಸು ಆಗಿಗತ್ತು ಮೀ ಕುರೆ ಅಳ್ಕಮಗೆ ಮಕ್ಸದುನೇ ಏನ್ಬೇಕಂತ ನಮಾದಿಗೆ ಪಹಮ ಸಾಕದ್ದು ಆಯ್ಕೆಯಾರ ಸೆ ಕಿಯಾರ ಹಮ ಎದ್ದು ಕೊಮ್ಮೆ ದುಹ ಕೊದ್ದು ಕೊಮ್ಮೆ ದುಹ ಕೊದ್ದು ಆಯ್ ಹಮ ಎತ್ತಿ ಕಿಯಾರಾಗಿ ಮಿದಾನೆ ಹಮ ಎತ್ತಿ ಕಿಯಾರಾಗಿ ಮಾನ ಬಸಿ ಅಲ್ಲೋದ್ದು ದಿನ ದಿನ ಹೆಂಗೆ ನೀ ಬಸ್ ಹೆಂಗೆ ಕಬ್ಬೇನ ಬಸ್ ಮಕ್ಕ ಅಲ್ಲೋ ಕೊರೋನಿ ದನ್ನವಾರೆ ದನ್ನವಾರೆ ಬೇನು ಮೆಚ್ಚೆಜ್ಜೆ ದನ್ನವಾರೆ ದಿವ್ಯ ಔಷಧ ದಿವ್ಯ ಔಷಧ ದಿನ ಹೆಚ್ಚಿನ ಬೇನು ಬಸ್ ಬಲ ಕೋಂಜೆ ದಿನ ಈಗ ಮಾನಕ್ಕೆ ಅವರ ಬೊಡು ಹೆಚ್ಚಿತಕ್ಕೆ ಬೇಗನ್ ದೇಹವೇ ಎಕ್ಕಮ ಕಿಯ ಬೊಡ ಆಗ ಅಲ್ಲೋ ಹೇಗಿರೋವನಿ ಉದೂನಿ ಅಸ್ತಜಿಬ್ ಲಕುಂ ಕಿ ಬ್ಯಾಮಿಂಗ್ ತಿಂಗ್ ಅಲ್ಲೋ ದುವಾ ದನ್ನವಾರೆ ಇಜಾಬ್ ಕೊ ದಿವ್ಯ ಔಷಧ ದೆನ್ ಅಲ್ಲೋ ಹೇಗಿರೋ ಇನ್ನ ದೀನ ಎಸ್ತಕ್ ಬಿರೋಣ ಅನ್ ಇಬಾದತಿ ತಿಮಂಗ್ ಅಲ್ಲಾಹುಗೆ ಎ ದುವಾ ತಿಮಂಗ್ ಅಲ್ಲಾಹುಗೆ ಅದತ ದುವಾ ದನ್ನೆವಮು ಕಿಬ್ರೋರಿಗೆ ಫಿಮಿಯ ಈಗ ಮಾನೆ ಕಿ ದುವಾ ದನ್ನೆವಮ ಇನ್ಕಾರ ಕೊಫಿಮೀಹ ದುವಾ ದನ್ನೆವಮು ಎಕ್ಕಿಬಾವೆಗೆ ಫಿಮೀಹ ದನ್ನಾರೆ ತಿಮಂಗ್ ಅಲ್ಲಾಹ ಏನ ನರಕ ಬದ್ದವಾ ಹುಶೀಮೆ ಏನ ನಿಖಮಿತ್ ಕುರವ್ವಾ ಹಾಲು ನಿಕಂಬರ ಎತ್ತಾಗ ಏನಿ ದುವಾ ಕುರಾ ದುವಾ ಕುರಾರೆ ದುವಾನು ಕುರಾಮಿ ಪುರತಮ ಅಲ್ಲೋಹ ಮಿ ದೆನ್ನವೇ ಹೆಚ್ಚಿಗೆ ಮಾನ ನೇಗೆ ಅದು ಮಾನ ಹಿಂಗೆ ಏಕವ್ಯಸ್ ಬೇನು ಮನ್ನು ದೆನ್ ದನ್ನ ಮಾನಿ ಕೊಂಗ ಹೆಚ್ಚಕ್ಕಮ ಏರತ್ತ ಹಿಂಗೆ ಬೇನು ಮನ್ನು ಏಕಂಗೆ ಹಾಮ ಕೊದ್ದೇಮಿ ಕಿಬುರು ಬರಿ ಕಂಬಸ್ ಏನು ನಮ್ಮ ಬೇನು ಮಾ ತಕೊಮ್ಮೆ ಕೊಸ್ತಿ ಮನ್ನ ಮಿ ದೆನ್ನವೇ ಕರಂಗಳು ಹೆಚ್ಚ ಬಾಯ ಅಲ್ಲೋಗ ಬಲ ಬದುವಾ ಮಿಸ್ ಕುರವಿದ ಕುರವೆಂತ ಬದುವಾ ಮಿಸ್ ಕುರದ ಆಮೇಲೆ ನಫ್ಸ ಏಗೋ ತನ್ನೇಗಿ ಕುರಂಗೆ ಎಹಂ ವೆಂಗ ಒತ್ತಿ ಫುರತ್ತಮ ನಮಾದು ದಮನಮಾದ ಕುರಾರ ನಿಧಿ ಜೇಹಿಗೆ ಹುಣ್ಣ ಹಾಲುಗುನು ಕುರಾರೆ ಅಂಗಾಯ ಎಹಂ ವೆಗೆ ಅವಹಂಗೆ ಹನ್ ನಿಧಿ ಫಿಲುವಾರ ನಿಧಿ ಫಿಲುವಾರ ಏ ಸಬಬಕಿ ತಿ ಬಾಯಕನ್ ನೇಗೇನೆ ಎ ರಂಗುರಗೆ ಬದು ದುವಾಯ್ ಕುರಬೇಕಮೆ ಬಸ್ ರಂಗಳ ದುವಾಯ್ ಕುರಬೇಕಮೆ ಹಿತು ಫಾಫಮಗೆ ದನ್ನವಂ ದನ್ನವಂ ಫರಹ ಫಾನೆ ಹೆಣ್ಣ ಬಸ್ ಕುರ ಬದು ದುವಾಯ್ ಕುರುಮ ಕಶಿ ಎಂ ಬ್ಯಾಮಿ ನಫ್ಸ ಏಂ ಕಮ ರಂಗಳ ನಿಧಿ ಫಿಲುವಾಯ್ ಕುರಾರೆ ಮಕ್ಸದಂಗೆ ಬ್ಯಾನ ದೆಂ ಹಮ ಏಗೆ ಹಮ ಎತ್ತಾಕಮೆ ಜೇನೆ ಅಳಗೊಂಡು ಮಾನನೇಗಿ ದೆನ್ ಮಿಸಾಲಕ ಎಹೆನ್ ಗುಣವೇ ಕಣ್ಣು ನಾನೀಗ ಮಾನ ಹೋದೇನೆ ತಾನೆ ನೀಗ ಮಾನ ರಂಗಳ ತೋರಿಸ್ ಬೈ ಮಿ ಹೋಗ ಮಸ ಕುರೆ ಎಮಿ ಹೋಂ ಕುರಿ ಕಿಯ ಅವಳು ಹೆಚ್ಚಿಗ ಮಾನ ರಂಗಳ ತೋ ಬಲ ಆಯ್ರು ಬೈ ಮಿ ಈಗ ಹಣ್ಣು ಬಲ ಮಿ ಹೋಂ ಎಮಿ ಹೋಂಗೆ ಮುರಾದಕ್ಕೆ ಹಮ ರಸ್ಮಿ ಅದಾ ಕುರ ಹೆಮಿ ಅದಾ ಕೊಲ್ಲ ನಮಾದ ರಸ್ಮಿ ಹೆಂಗೆ ಕೊಲ್ಲ ಮಕ್ಸದನ್ ನೆತಿ ಕುರವೆ ಎಲ್ಲ ಸಳಕಮಗೆ ಫಾಯ್ದ ಎನ್ನೈ ಮಕ್ಸದನ್ ನೆತಿ ಕುರವೆ ಎಲ್ಲ ಸಳಕಮಗೆ ಫಾಯ್ದ ಎನ್ನೈ ಅಳುಕಮಕ್ಕಿ ಇವರ ಬಡೋ ಹೆಚ್ಚ ಹೈಯತು ನೀಗೆ ಮಕ್ಸದು ದಿನಗಣ್ಣನ ಜಿಹೇನೆ ಮೀಗೆ ಅವರು ಸವಾಬ ಧರ್ಮ ಎಗೆಂಜಿಹೇನೆ ಮಿ ಕಮ್ಮಿ ಕುರಾನಿ ಈ ವೆಗೆಂತೋ ಎಗೆಂಜಿಹೇನೆ ಅವ್ರಿಗೆ ಹೇಳಿ ಹೆಂಗೆ ಹಿಂಗೆ ಅಳ್ಕೊ ಕುರಾಂಜಿ ಯಗಿನ್ ಕಮಾಯಕ್ಕೆ ಹೆಮ್ಮೆ ಅಲ್ಲೋಗ ರಸ ಬಸಿಗಿರತ್ತು ಕಮತ್ತಿ ಈಗ ಹೊರಗೆ ಕುರ ಅಳ್ಕೊಂಡು ಅಲ್ಲೋಗ ಬೀಳ್ಕೊಳ್ಬಾನೆ ಬಸಿಗಿರತ್ತೆ ಈ ಗುರು ಅನ್ಗೆ ಶರ್ತು ಕುರ ಜಾಹೋತಿ ದೀನ್ಗೆ ಅಮಲೆ ಕುರಂಜ ಬಸಿಗಿರತ್ತು ಕಮತ್ತಿ ಈಗ ಹೊರಗೆ ಕುರಾರೆ ಏನು ನಿಮಗೆ ಹೆಣ್ಣು ಕುರದಿಗೆ ಅಂತ ಅಂದೆ ಬಸಿಗಿರತ್ತಕ್ಕಿ ಈ ಏತಿಗೆ ಇಲ್ಮು ಹೆಂಗು ಹೆಂಗಿ ಕುರೆ ನಮಾದು ಕುರಾರ ನಮಾದಗೆ ಹಾಗೀಗೆ ಹಾಗೀಗೆ ಹೆಂಗಿ ಕುರೆ ನಮಾದು ಕುರಂಜಿ ಗುರುವಾಂಕಿ ವಾರ ಗುರುವಾಂಕಿ ಎಂಗ ಹಾಗೆ